পড়িলা হে কড়া শান্তে, কড়া শান্তে তুম ভকত নিশা, জনা পড়িলা হে কড়া শান্তে, কড়া শান্তে তুম ভকত নিশা। ভকত পাইঁ কি অরুচি লাগিলা, ভকত পাইঁ কি অরুচি লাগিলা, আম লক্ষ্মী সান্তাণী হাত পরসা কি হাত পরসা, ভকত নিশা জনা পড়িলা হে কড়া শান্তে, কড়া শান্তে তুম ভকত নিশা। প্রভু ভুলি গল পরা তুমর সে বড় দেউল সিংহ দ্বার, বড় দাণ্ড ধূলি ভকতঙ্ক গাড়ি, বড় দাণ্ড ধূলি ভকতঙ্ক গাড়ি, তুম পাইঁ হেলা চন্দন মিশা কি চন্দন মিশা, ভকত নিশা জনা পড়িলা হে কড়া শান্তে, কড়া শান্তে তুম ভকত নিশা। প্রভু মাউসী মার পোড় পিঠা বাইয়া করিলা খালি, কেতে ছেচা কচা খাই আসিল হে গুণ্ডিচা বাড়ি কি চালি, কেছ বন ভোগী ভকতঙ্ক লাগি, কেছ বন ভোগী ভকতঙ্ক লাগি, সহিল সিনা হে কহুণি ঘষা কি কহুণি ঘষা, ভকত নিশা জনা পড়িলা হে কড়া শান্তে, কড়া শান্তে তুম ভকত নিশা। প্রভু ভকত পাইঁ কি বড় দাণ্ডে রখি নন্দী ঘোষ রথ, বাটে যে জাহাজ আসিলা শান্তে হে নেল টেকি দুই হাত, পতিত তারণ কল নারায়ণ, পতিত তারণ কল নারায়ণ, বড় দাণ্ডে সহি খরা বরসা কি খরা বরসা, ভকত নিশা জনা পড়িলা হে কড়া শান্তে, কড়া শান্তে তুম ভকত নিশা। ভকত পাইঁ কি অরুচি লাগিলা, ভকত পাইঁ কি অরুচি লাগিলা, লক্ষ্মী সান্তাণী হাত পরসা কি হাত পরসা, ভকত নিশা জনা পড়িলা হে কড়া শান্তে, কড়া শান্তে তুম ভকত নিশা।